মিনতি করি তোমায় ছেড়ে যায় না, আমি তো জানি রে বন্ধু তুমি আপনা, আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পড়ছি বন্ধু, আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পড়ছি, বলে হারিয়া সব।